صلی علی رسول کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم من یشرک باللہ فقد حرم علیہ الجنہ وقال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার বন্দানিশীল মা বোনেরা, শয়তান যখন দেখে মানুষ কুরআন হাদিসের কথা বুঝে ফেলছে তখন যে কোন উপায়ে এই অনুষ্ঠানটা বানচাল করার চক্রান্ত করে তাকে শুনলাম। আমি আশা করি আপনারা যারা বিভিন্ন ইসলামী সভা সমিতিতে যান, কোয়াদ মাহফিলে যান, তফসির সম্মেলনে যান, আপনারা অবশ্যই ওয়াজ নসিহতে শুনে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে সম্মান করার। এদের সাথে ইবলিসকেও আল্লাহ আদেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে সম্মান করার। সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করেছিলেন আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য সেজদা করেছিলেন, সেজদা করেনি একমাত্র ইবলিস। ঘটনার এই অংশে পরবর্তী অংশ না বোঝার আগে এই অংশে আমার একটা জটিল প্রশ্ন আছে, এই প্রশ্নের সমাধানটাও আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানদের ভালো রকম জানা থাকা দরকার। সেই প্রশ্ন হল যে ফিরিস্তারা যদি আদম আলাইহিস সালামকে সেজদা করলেন এতে তাদের ঈমান নষ্ট হল, তাহলে আমরা আমাদের কোন পীরকে অথবা আমাদের পীরের মাজারকে সেজদা করলে আমাদের ঈমান নষ্ট হবে কেন? এই প্রশ্নের জবাবটা ভালোভাবে যারা জানেন না তাদেরকে বর্তমান সমাজের যে সমস্ত প্রান্ত পত্রিকা হয়তো পীরকে সেজদা করে আর না হয় পীরের কবরকে পীরের মাজারকে সেজদা করে, এরা সাধারণ মুসলমানকে আদম আলাইহিস সালামের সেই ঘটনা দিয়া ধোকা দিয়া রাখে। এজন্য আমাদের স্মরণ রাখা দরকার আদম আলাইহিস সালামের শরীয়তে আপন মেয়েকে আপন ছেলের কাছে বিয়ে দেওয়া হালাল ছিল। এজন্য আদম আলাইহিস সালাম নিজের মেয়েদেরকে নিজের ছেলেদের কাছে বিয়ে দিয়ে দিলেন। যারা জানেন তো জানেন, যারা জানেন না আজকে জানলেন তো, আদম আলাইহিস সালাম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়ে দিলেন? নিজের ছেলে। আদম আলাইহিস সালামের সময়ে এটা হালাল ছিল, পরবর্তীকালে বিশেষত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বলুন নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া হালাল রয়েছে না হারাম হয়ে গেছে? ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের যুগে কোন সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা হালাল ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দিয়ে বলে আদম এভাবে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? এটা হবে দলিল না শয়তান। ঠিক তেমনি ভাবে এখন যদি কেউ বলে ফিরিস্তারা আদম আলাইহিসসালামকে সেজদা দিলে যদি ঈমান নষ্ট না হয়, আমরা আমাদের ওলিয়া উলিয়াদের মাজারে সেজদা দিলে ঈমান নষ্ট হবে কেন? এই যাওয়া দলিল নয় শয়তান। এই ধরনের ভ্রান্তপন্থীদের শয়তানি কুমন্ত্রণা থেকে সর্বস্তরের মুসলমানদের ঈমান হেফাজতের জন্যই এইরকম ইসলামী সম্মেলনের দরকার। আল্লাহ কিয়ামত পর্যন্ত একদল হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়াতে পাঠাইতেই থাকবে, যেহেতু আর কাউকে নবী বানাইবেন না। এই জন্য সকল প্রকার ভ্রান্তপন্থীদের ভ্রান্তি সম্পর্কে সর্বস্তরের মানুষকে সতর্ক করার জন্য আর সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইতেই থাকবেন না আলেম উলামা পাঠাইতেই থাকবেন? আলেম উলামা। এই সমস্ত আলেম উলামার কথা শুনে আমরা যেন সকল প্রকার ভ্রান্তপন্থা থেকে সতর্ক থাকতে পারি, সঠিক পথের সন্ধান লাভ করতে পারি, এর একটা অপূর্ব সুযোগ এই সম্মেলন। এবার ঘটনার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতাগণ আদম আলাইহিসসালামকে সেজদা করে। বলতে পারেন কেউ করল না কে? ইবলিস করল না? ইবলিস। আল্লাহ ইবলিসকে তার কারণ জিজ্ঞেস করলেন, তুমি আদম আলাইহিসসালামকে সেজদা করলে না কেন? ইবলিস যুক্তি দিল, আল্লাহ আপনি আদম বানাইছেন মাটি দিয়া, আমাকে বানাইছেন আগুন দিয়া। আগুনের মধ্যে আলো থাকে আর মাটির মধ্যে থাকে অন্ধকার, অন্ধকারের চেয়ে আলো ভালো, মাটির চেয়ে আগুন ভালো। কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আমি আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করতে যাব কেন? এই যুক্তির কারণে আল্লাহ ইবলিসকে তার বেশ কতগুলি নিয়ামত আল্লাহ ধ্বংস করে দিলেন। এই ঘটনার আগে ইবলিস আল্লাহর এবাদত বন্দেগী করেছিল 80,000। কতদিন? 80,000। 80,000 বছর ইবলিস আল্লাহর এবাদত বন্দেগী করার পর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার অধিকার দান করেছিলেন। দুনিয়াতে রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। যখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেওয়াটাই ইবলিসের সবচেয়ে বড় চক্র। যখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল তখন আল্লাহ ইবলিসের তিনটা নিয়ামত বরবাদ করে দিলেন। এক নম্বর, 80,000 বছরের এবাদত বন্দেগী বরবাদ। দুই নম্বর, দুনিয়ার রাজত্ব বরবাদ। তিন নম্বর, জান্নাতে বসবাস করার অধিকার বরবাদ। সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে। তখন ইবলিস আল্লাহকে বলল, হে আল্লাহ, যে আদমকে সম্মান না করার কারণে আমার এতগুলি নিয়ামত গেল, কতটা গেল? এই আদমের একটা সন্তানকেও আমি দুনিয়াতে কুমন্ত্রণা দিলাম, জান্নাতের পথ থেকে ফিরাইয়া জাহান্নামের পথে না চালাইয়া ছাড়ল। একটা আদম সন্তানকে অছাড়ল। সে তার ভাষায় বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, যেহেতু আদমকে সম্মান না করার কারণে আপনি আমার এতগুলি বরবাদ করলেন, তাই আমি দুনিয়াতে সবগুলি আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে, সর্বদিক থেকে চক্রান্ত করব, সুদা পথে জান্নাতে যেন আসতে না পারে, বাঁকা পথে যেন জাহান্নামে চলে যায়, এর চেষ্টা আমি আজীবন চালিয়ে যাব। এই কারণে তখন থেকেই ইবলিশ আদম জাতির দুশ্মনে পরিণত। বুঝতে পারলেন, ইবলিশ কখন থেকে আদম জাতির দুশ্মনে পরিণত হইল? যখন জান্নাত থেকে তাকে বের করে দিলেন তখন দুশ্মনে পরিণত। দুশ্মনীটা কিভাবে করবে, কতদিন করবে তাও বলে দিল, কিয়ামত পর্যন্ত আমি আদম জাতির দুশ্মনী করব। আরে দুঃখা দিয়া জান্নাতের পথ থেকে ফিরাইয়া জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা কি আমার পর্যন্ত আমি চালু রাখি। তারপর আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসলেন, আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসলেন, আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসার প্রায় 1200 বছর পরে হযরত নূহ আলাইহিসসালাম দুনিয়াতে এসেছে। এর মাঝামাঝি সময়ে ইবলিস দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শেখাবে। 1200 বৎসরের মাঝামাঝি যদি শিক্ষা দিয়া থাকে তাহলে আদম আলাইহিসসালাম আসার কতদিন পরে? 600 বৎসর। নূহ আলাইহিসসালাম দুনিয়াতে আসার কতদিন আগে? 600 বৎসর। আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসার 600 বৎসর পর নূহ আলাইহিসসালাম দুনিয়াতে আসার 600 বৎসর আগে ইবলিস যে চক্রান্ত করে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল, সেই চক্রান্তের সারমর্ম হল আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান করা। আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান করার দোহাই দিয়া ইবলিস তখনকার দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। আমাদের বর্তমান দুনিয়াতেও যাদের নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগী নাই, ফরজা নাই, ফরিজা নাই, হালাল নাই, হারাম নাই, আউলিয়ায়ে কেরামের মর্যাদা দেওয়ার নামে আউলিয়ায়ে কেরামের মাজারে গিয়েছেন, আপনারা যদি বিরুদ্ধে কোনো কথা বলেন আপনাদেরকে বলেন আউলিয়াদের দুশ্মন। আউলিয়াদের বন্ধু হওয়া যায় এদেরকে সেজদা করলে, আর আউলিয়াদেরকে সেজদা দেওয়ার বিরুদ্ধে কথা বললে আউলিয়াদের দুশ্মন হওয়া যায়। এটা একমাত্র শয়তানের কুমন্ত্রণা ছাড়া আর কিছু নয়। আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে বড় আউলিয়াদের ওলি আমাদের জানা মতো ছিলেন হযরত শাহজালাল মুজাদ্দদে ইয়ামানী রহমাতুল্লাহ। সুদূর ইয়ামান দেশ থেকে তিনি সিলেটে এসেছিলেন, তখন সিলেটের রাজা ছিল গৌর গোবিন্দ। অনেকে গৌর গোবিন্দ উচ্চারণ করতে না ভাই, দেখেন গোয়ার গোবিন্দ, গোয়ার গোবিন্দ নয় গৌর গোবিন্দ। সিলেটের রাজা ছিল হিন্দু রাজা গৌর গোবিন্দ। আল্লাহর ইশারায় ইয়ামান দেশ থেকে হযরত শাহজালাল মুজাদ্দদ ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি 360 সঙ্গী সাথী নিয়ে এই সুদূর উপমহাদেশের সিলেটে এসেছে। রাজা গৌর গোবিন্দ যখন বাধা হইয়া দাঁড়াইল মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করল, তখন শাহজালাল মুজাল্লাদিয়া মনি রহমতুল্লাহ আলী বিশাল 360 সঙ্গীদের মধ্যে ঘোষণা দিলেন, এই 360 সঙ্গীকেই আমরা আজকাল 360 ঔলিয়া বলে থাকি। 360 সঙ্গীদেরকে আমরা আজকাল কি বলে থাকি? 360 ঔলিয়া। বুঝা থাকলে বলুন, 360 ঔলিয়া কার সঙ্গী সাথী? শাহজালালের সঙ্গী। তাদের মধ্যে অনেকের মাজার মোড়ার মধ্যে আছে, একজন তাদের মধ্যে একজনের মাজার মোড়ার মধ্যে আছে, ওনার নাম সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালাল। রাজা গৌর গোবিন্দ যখন বাধা হইয়া দাঁড়াইল তখন তিনি তার 360 সঙ্গী সাথীদের মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের কে এমন আছো যে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন ফজরের নামাজ কাজা হয়নি? 360 সঙ্গী সাথীদের মধ্যে, 360 অলিয়া উলিয়াদের মধ্যে একমাত্র সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালার দাঁড়াইয়া বললেন, আমি সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার কোনদিন ফজরের নামাজ কাজা হয়নি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, জোহরের নামাজ খুব সহজে কাজা হয় না ফজরের নামাজ সহজে কাজা হয়? তাহলে যার জীবনে ফজরের নামাজই কাজা হয়েছে না, তার বাকি নামাজের খবর কি? যখন সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালার বললেন, আমার সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন ফজরের নামাজ কাজা হয়নি, শাহজালাল বললেন, আজকের ফজরের আজান তুমি দিবে। শাহজালালের হুকুমে তার 360 সঙ্গীদের একজন বিশিষ্ট সঙ্গী, 360 আউলিয়ার এক কলি সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালার রহমতুল্লাহ আলাইহি ফজরের আজান দিলেন। তার আজানের আওয়াজের মধ্যে আল্লাহ এমন কুদরতের প্রকাশ করলেন, সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালার রহমতুল্লাহ আলাইহির আজানের আওয়াজে রাজা গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙ্গে চুরমার। মোকাবেলা করার মতো হিম্মত সাহস। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে পীরের একজন সঙ্গী সাথীর জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা হয়েছিল না, সেই পীর কত বড় বেনামাজি ছিল? তাহলে আজকে যে সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালারের জীবনে কোনদিন ফজরের নামাজ টুকুও কাজা হইল না, এই সৈয়দ নাসিরুদ্দিন সিপাছালার আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। কিন্তু ওলিয়াউলিয়ার দোহাই দিয়া, ওলিয়াউলিয়াকে সম্মান করার দোহাই দিয়া যারা ওনার মাজারে সেজদা করে আর বাদ দিয়ে দাঁড়ায়, এদের কোন নামাজ পড়ে জীবনে? তাহলে এরা সৈয়দ নাসিরুদ্দিনের পথে না বিরোধী পথে? তাহলে এরা সত্যই নাসিরুদ্দিনের অনুসারী না শয়তানের অনুসারী? শয়তানের অনুসারী। আবার ওলিয়াউলিয়ার মর্যাদা বুঝবে কেমন করে? নাসিরুদ্দিন ছিলেন যেই পথে, আমরা আছি সেই পথে। সৈয়দ নাসিরুদ্দিনের পথে যারা নাই, যারা নামাজ রোজার দারদারে না, হালাল হারামের দারদারে না, ফর্দাপুশিদার দারদারে না, এবাদত বন্দেগীর দারদারে না, এরা নাসিরুদ্দিন সিপাছালারের প্রকাশ্য দুশ্মন। আপনাদেরকে বলে আপনারা ওলিয়াউলিয়ার মর্যাদা দেবেন, ওলিয়াউলিয়াকে অপমর্যাদা করলে তারা করে। এই ঘটনাটা এই জন্য বললাম যে শয়তান সর্বপ্রথম মানুষকে যে শিরিক শিক্ষা দিয়েছিল, এই আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদার দোহাই দিয়ে এই শিক্ষা দিয়েছে। যেমন ভাবে শয়তান মানুষকে আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদার দোহাই দিয়া শিরিক শিক্ষা দিয়েছিল, ঠিক তেমনি ভাবে বর্তমানে মাজারে গিয়া যারা সেজদা করে, মাজারে গিয়া যারা বাতি জ্বালায়, মাজারের বাবার কাছে যারা সন্তান চায়, মাজারের বাবার কাছে যারা সুখ শান্তি চায়, মাজারের বাবার কাছে যারা ফসল চায়, এরাও হুবহু শয়তানের কথাকে অনুসরণ করে আল্লাহর প্রিয় বান্দাদের গুহাই দিয়া মুসলমানকে শিরিকবাদে লিপ্ত করতে চায়। শয়তান যেভাবে তাদেরকে শিরিকবাদে লিপ্ত করেছিল, শয়তান তাদের কাছে একজন আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে এসেছে, এসে বলেছিল তোমাদের পূর্ববর্তী আল্লাহর প্রিয় বান্দাদেরকে তোমরা দেখেছ, দেখেছি তাদের সাথে যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতে তখন তোমার তোমাদের যেরকম মনোযোগিতা আসত, তারা ছাড়া এখন ইবাদত বন্দেগী দেখি সেই মনোযোগিতা আসে। এরা বলল সে বলল এখনো ওই রকম মনোযোগিতা সৃষ্টি হওয়ার মতো একটা সুবুদ্ধি তোমাদেরকে জাগায় দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে এসেছি। কি সুবুদ্ধি? তাদের নাক যেরকম ছিল এইরকম নাকওয়ালা, তাদের চোখ যেমন ছিল এইরকম চোখওয়ালা, তাদের চেহারা যেমন ছিল এইরকম চেহারাওয়ালা, তাদের শরীর যেমন ছিল এমন শরীরওয়ালা একটা কাঠামো বানাও, বানাইয়া যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো সেখানে এটা সামনে রাখো, আল্লাহর প্রতি মনোযোগিতা আসবে, আল্লাহর ওলির নমুনাটা সামনে থাকলে, আল্লাহর ওলির এই কাঠামোটা সামনে থাকে। জনসাধারণ মুসলমান শয়তানের টুকায় পড়ে একটা মূর্তি দিয়ে পরবর্তীরা বলতে লাগলো যে আমাদের পূর্ববর্তীরা নিশ্চয়ই আল্লাহওয়ালাদের সংস্রব্য ছিলেন, তারা এটাকে সামনে নিয়ে আল্লাহর ইবাদত করতে দেখেছি, এই জন্য আমরা এর পরবর্তী প্রজন্মরা বলে যে আমাদের পূর্ববর্তীকে এইটাকেই ভক্তি করতে দেখেছি, এই জন্য আমরা এইটাকে ভক্তি করা ছাড়া আর কোনো পথে যাব না। এইভাবে শয়তান আল্লাহর প্রিয় বান্দাদেরকে সম্মান করার গুহাই দিয়ে এই মানুষকে শিরিকবাদী এবং মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। বর্তমানেও যারা মুসলমান সমাজে শিরিকবাদী শিক্ষা দিয়ে চলেছে একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের গুহাই দিয়েই চলেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর প্রিয় বান্দারা কি ইবাদত বন্দেগী বিবর্জিত ছিলেন, এবাদত বন্দেগী নিয়ে জীবন ভর লিপ্ত ছিলেন? আর এখন যারা উলিয়া উলিয়ার মর্যাদা দেওয়ার নামে এখানে অনেক রকমের লাশরা বেসরা কর্মকাণ্ড করে, এরা এবাদত বন্দেগী নিয়ে লিপ্ত না শিরিক বিদাত নিয়ে লিপ্ত? শিরিক বিদাত নিয়ে লিপ্ত। এই জন্য আমাদের দুইটা জিনিস পরিষ্কার ভাবে বোঝা দরকার, একটা হলো শিরিক কাকে বলে এবং তার পরিণতি কি, আর একটা হলো বিদাত কাকে বলে এবং তার পরিণতি কি। শিরিক বলে যেই গুণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, ওই গুণ অন্য কারো মধ্যে আছে বিশ্বাস করা, এর নাম শিরিক। যে গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, ওই গুণ আর কারো মধ্যে আছে বিশ্বাস করার নাম শিরিক। যেমন হায়াতের মালিক মৌতের মালিক, ফসল দেওয়ার মালিক রূহ মুক্তি দেওয়ার মালিক, সুখ শান্তি দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মৌত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রূহ মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা ডাক্তারের কাছে যাই কেন? ঔষধের কুশিল্লা গ্রহণ করেন। আমরা লাঙ্গল জোয়াল দিয়া খেতে যাই কেন? গৃহস্থীর কুশিল্লা গ্রহণ করেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমরা বিয়ে করতে যাই কেন? কুশিল্লা গ্রহণ করার জন্য। বিয়া করার কুশিল্লা বান্দার কাজ, সন্তান দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, গৃহস্থীর উসিল্লা বন্দার কাজ, ফসল দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, ঔষধ খাওয়া বন্দার কাজ, রূপ মুক্তি দেওয়া না দেওয়া আল্লাহর কাজ। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, আমি ডাক্তারের কাছে যাব কেন? ঔষধ খাওয়ার উসিল্লা গ্রহণ করার, ডাক্তার আমাকে রূপ মুক্তি দেওয়ার মালিক, ডাক্তার আমার রূপ মুক্তি দেওয়ার মালিক নয়, ঔষধ দেওয়ার উসিল্লা। আমি লাঙ্গল জোয়াল নিয়ে খেতে যাব কেন? ফসল আমদানি করার মালিক আমি না, আমার লাঙ্গল জোয়াল না, হালের গরু না, আল্লাহ লাঙ্গল জোয়াল আর হালের গরু নিয়ে খেতে যাই কেন? এটা উচিত না, ফসল দেওয়ার মালিক আল্লাহ। আমি বিয়া করতে যাই কেন? এটা উচিত না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বুঝলেন, আল্লাহ যে সমস্ত জিনিসের মালিক, যেইগুলি আর কারো ক্ষমতা নাই, এইগুলি আর কারো কাছে আছে বিশ্বাস করার নাম হইছে। যারা নমাজ রোজার কারদারেরা ওলিয়া উলিয়ার বিরুদ্ধাচরণ করে, এরা ওলিয়া উলিয়াদের মাজারের কাছে গিয়া কয়, বাবা আমার একটা সন্তান দান করো, বাবা আমারে নির্বাচনে দিতে দাও, বাবা আমাকে মুকদ্দমায় জিতাইয়া দাও, বাবা আমার ক্ষেতে ফসল দিয়া দাও, বাবা আমার ছেলের অসুখ সারাইয়া দাও, বাবা আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও। বলুন, এই ক্ষমতাগুলি আসলে ছিল একমাত্র আল্লাহর। সে কি আল্লাহর আল্লাহর বেলায় বিশ্বাস করলো না বাবার বেলায় বিশ্বাস করলো? এখন কারে কার সাথে শরীকদার বানাইল? বাবারে মাজারের বাবাকে আল্লাহর সাথে শরীকদার বানাইল, মাজারের বাবাকে আল্লাহর সাথে শরীকদার বানাইল। এইভাবে মানুষকে গায়রুল্লাহকে আল্লাহর সাথে শরীকদার বানাইয়া জান্নাতে যাওয়ার পথ থেকে ফিরাবার চক্রান্তে লিপ্ত আছে একদল জিন শয়তান আর একদল মানুষ শয়তান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করে আল্লাহর জান্নাত তার জন্য চিরতরে হারাম। আল্লাহর সাথে শরীকদার বানাইলে আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম। দুইটা কথা পরিষ্কার বুঝার এবং স্মরণ রাখার চেষ্টা করি, একটা হলো শিরিক কাকে বলে আর একটা হলো শিরিকের পরিণতি কি। শিরিক বলে যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই, সেই গুণ আল্লাহ ছাড়া কোন নবী ওলির কাছে আছে মনে করা, যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই সেই গুণটা কোন ওলিয়া উলিয়ার মধ্যে আছে মনে করা, কোন নবী রসুলের মধ্যে আছে মনে করার নাম শিরিক। হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই, আমার পীরেও আমাকে হায়াত দিতে পারেন মনে করলেই সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, আমার পীর আমাকে সন্তান দিতে পারেন মনে করার নাম ওই শিরিক। বুঝলেন, শিরিক কাকে বলে? আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণে অন্য কাউকে গুণান্বিত করার নাম শিরিক। শিরিকের পরিণতি বর্ণনা করে আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে আল্লাহর জান্নাত তার জন্য চিরতরে হারাম। কতদিনের জন্য হারাম? চিরতরে আল্লাহর জান্নাত তার জন্য হারাম। শিরিকের পরিণতি বর্ণনা করে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফিরিস্তা পাঠাইছে, দুই প্রস্তাবের কোন একটা প্রস্তাব গ্রহণ করতে পারবেন। বলুন, উভয়টা না কোন একটা? একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, তবে আপনার সুপারিশে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাব। কটা প্রস্তাব দিয়ে পাঠাইলেন, আল্লাহ ফিরিস্তা পাঠাইলেন রাসুলের কাছে, রাসুল কোন প্রস্তাবটা গ্রহণ করলেন আমি পরে বলতে চাই, আগে জানতে চাই আপনাদের কোনটা পছন্দ হয়, প্রথমটা না শেষের? হ্যাঁ রাসুল বলেন আমি প্রথম প্রস্তাব গ্রহণ করছি না, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক উম্মত জাহান্নামে যাবে এই প্রস্তাব আমি গ্রহণ করি নাই, আমার নেককার উম্মত জান্নাতে যাবে গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, কিন্তু আমার সুপারিশে আল্লাহ আমার গুনাহগার জাহান্নামী উম্মতদেরকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন এই প্রস্তাবটা আমি গ্রহণ করছি। কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করে এরা আমার সেই শাফাআত পাবে না। তাহলে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার একটা ভয়াবহ পরিণতি হলো আল্লাহর জান্নাত তার জন্য চিরতরে হারাম, আর একটা ভয়াবহ পরিণতি হলো নবীর শাফাআত তার জন্য চিরতরে হারাম। শিরিক কাকে বলে এবং শিরিকের পরিণতি কি? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই সেই গুণ ওলিয়া উলিয়ার মধ্যে আছে মনে করেন, সেই গুণ নবী রসুলের মধ্যে আছে মনে করার নাম শিরিক। শিরিকের পরিণতি দুইটা, একটা আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একটা নবীর শাফাআত চিরতরে হারাম। এখন যে নবীর শাফাআত হারাম হয়ে যায় শিরিকের কারণে, এই নবীর আওলাদে ওই যদি আল্লাহর শরীক ধরবে না, এখানে তো আরো বড় অষ্টক বিরাট চক্রান্ত আছে শয়তানের। এই শিরিকবাদীরা জনসাধারণকে দুঃখা দিবার সবচেয়ে বড় হাতিয়ার, আমরা যেমন তেমন লুকরে সন্তান দেওয়ার মালিক মনে করতেছি না, নবীর আওলাদে আমরা সন্তান দেওয়ার মালিক মনে করতেছি। বাদে লুকরে সন্তান দেওয়ার মালিক মনে করে না নবীর আওলাদ, নবীর আওলাদ। আমি নবীর আওলাদের কথা পরে বলি, একজন নবীর বাবার কথা বলি আর একজন নবীর চাচার কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর কোরআনে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কোরআনে বলা হয়েছে আজর। সহি বুখারি শরীফের হাদিসে উল্লেখ আছে আজরকে আল্লাহ হাসরের মাঠে হাসরের বিচারে চিরকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করবে। কার কোন নবীর বাবা গেলেন চিরকালের জন্য জাহান্নামে? কোন ভরা দেয়? মূর্তি বানাইতো আর আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করত, এই আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করার কারণে ইব্রাহিম নবীর বাবা পর্যন্ত চিরকালের জন্য জাহান্নামে যাবে। আল্লাহর সাথে শরীকদার বানানির কারণে নবীর বাবা যদি জাহান্নামে যেতে হয়, তুমি কোথাকার কোন কটাই মজর তুমি নবীর আওলাদে আল্লাহ শরীকদার বানাইলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে? আর একজন নবীর ছেলের কথা বলি, হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম কেনান, সে মূর্তিকে আল্লাহ শরীকদার বানাইল। আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন বিশাল জাহাজ বানাও, যে জাহাজের ভিতরে তোমার 40 জন অনুসারী সহ সকল প্রকার জীবজন্তুর এক জোড়া জীবজন্তুর স্থান হয়, এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া ঘোড়া, এক জোড়া গাধা, এক জোড়া তিমি মাছ, কটা বলব সারা রাতে। আল্লাহ যত লক্ষ প্রকারের জীবজন্তু বানিয়েছেন সবগুলির এক জোড়া জায়গা হওয়ার মতো যেই জলধান নূহ নবী আল্লাহর হুকুমে বানাইলেন, এটা কিস্তি নৌকা না ডিঙ্গি নৌকা না জাহাজ? এই কথাটা অনেকে সিধা সাদা খুঁজা বই নৌকা কারে কর, হাজার হাজার লক্ষ লক্ষ জীব জন্তু যে যার ভিতরে জাগা হয় এখানে নৌকা কয় না জাহাজ কয়। আল্লাহ ফাকরাবুল আলামিন নূহ আলাইহিস সালাম হুকুমে নূহ আলাইহিস সালাম বিশাল জাহাজ বানাইছে, নূহ আলাইহিস সালাম তার 40 জন অনুসারী এবং সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে যখন আরোহণ করে, পুত্র কেনানকে বলেছিলেন ইরকাম মাহানা, তুমিও আমাদের সাথে আজকের গদব থেকে যদি রক্ষা পেতে চাও জাহাজে আরোহণ করো। কেনান জবাব দিল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনার জাহাজে আরোহণ করে আত্মরক্ষা করতে হবে না, পাহাড়ের চূড়ায় আরোহণ করে আমি আত্মরক্ষা করব। কথাটা বলার সাথে সাথে আল্লাহর গজবের পানির ঢেউ নূহ পয়গম্বরের সামনে পুত্র কেনানকে ধ্বংস করে দিল। এই কেনানও যাবে চিরকালের জন্য জাহান্নামে, এক নবীর বাপ ও চিরস্থায়ী জাহান্নামী, আরেক নবীর ছেলেও কোন নবীর বাপ কোন নবীর ছেলে আরেক নবীর চাচা, আপনাদের নবীর বেশ কয়েকজন চাচার মধ্যে একজন আপন চাচা ছিল আবুল আহাব, একজন আপন চাচা ছিল বাপের সাথ তলবাই দিয়ে আপন চাচা কর না আপন ভাই, আমাদের নবীর বাবার আপন ভাই আবুল আহাব। আবুল আহাবকে নবী যেদিন বলেছিলেন চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা ছেড়ে দাও, আবুল আহাব মানবে দূরের কথা, আরো নবীকে বলে তাব্বাল্লাকা সাইরুল সাইরাল ইয়াউম আলিহাদা দাউদানা, এ মোহাম্মদ এমন একটা কথা শোনাইবার জন্য আমাদেরকে ডাকলে তোমার সারাদিন ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে কোরআনের এক সূরা নাযিল করে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আফনা মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব, হে আব্রাহাম আমার নবীর সারাদিন ধ্বংস হবে না, তোর ইহকাল পরকাল ধ্বংস হবে, তোরে আমি চিরকাল জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেব। এক নবীর বাবা চিরস্থায়ী জাহান্নামী কোন অপরাধে, এক নবীর ছেলে চিরস্থায়ী জাহান্নামী কোন অপরাধে, সর্বশ্রেষ্ঠ নবীর আপন চাচা চিরস্থায়ী জাহান্নামী কোন অপরাধে। আল্লাহর সাথে শিরিক করলে নবীর বংশরে শিরিক করলে যদি জাহান্নাম থেকে বাঁচা যাইত নবীর বাপ জাহান্নামি হইত না, নবীর ছেলে জাহান্নামি হইত না, নবীর চাচা জাহান্নামি হইত না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকা মিনান নার, নবীর গর জন্ম হইলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, নবীর তরিকা মতো জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। তাইলে নবী নিজে নিজের মেয়েকে বললেন নবীর গরে জন্ম হইলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, নবীর পথে জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কাজেই নবীর বাপ হওয়া জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়, নবীর সন্তান হওয়া জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়, নবীর চাচা হওয়া জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা নবীর পথের পথিক হওয়া। নবীর পথের পথিক নবীর বেলায় যদি এমন কথা তাহলে ওলির বেলায় কেমন কথা, ওলির বাপ হইলেও জাহান্নাম থেকে বাঁচা যাবে না, ওলির সন্তান হইলেও জাহান্নাম থেকে বাঁচা যাবে না, ওলির পথের পথিক হতে হবে। সৈয়দ নাসিরউদ্দিন সিপা সালার রহমতুল্লাহ আলাইহি আপনাদের বিশ্বাস মতো বলি ছিলেন কিনা, জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমাদেরকেও তার পথের পথিক হতে হবে, আমাদেরকেও তার পথের পথিক হতে হবে। তার পথ কি ছিল, নামাজ ইচ্ছা মতো কাজা করো, তার পথ কি ছিল, মাজারে গিয়ে সেজদা দাও, তার পথ কি ছিল, কবরে গিয়ে বাতি জ্বালাও। হাদিস শরীফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহু আলা যাইরাতিল কুবুর ওয়াল মুত্তাখিজিন আলাইহা সিরাজ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত যারা মাজারে যায়, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত যারা মাজারে যায়। আপনাদের নবী জীবনে মিথ্যা কথা কটা বলেছেন, খালি এই কথাটা সারা, শুধু এই কথাটা সারা, কোন মিথ্যা কথা বলেন, এটাও সত্য। আপনাদের নবী যদি পরম সত্যবাদী হয়ে থাকেন, এই ইমান যদি আপনাদের থাকে, কান পেতে শুনুন আপনাদের নবী কি বলেন। আপনাদের নবী বলেন যে সমস্ত নারীরা মাজারে যায় এদের উপর আল্লাহর লানত। এরপরে বলেন যারা কবরে গিয়া বাতি জ্বালায় এদের উপরেও আল্লাহর নাম, যারা কবরে গিয়া বাতি জ্বালায় এদের উপরেও আল্লাহর। এই কথাগুলি আপনাদের নবী মিথ্যা বলেছিলেন না? যে সমস্ত নারীরা মাজারে যায় এরা নবীরে মিথ্যাবাদী সাব্যস্ত করে কিনা? যে সমস্ত লোকেরা মাজারে গিয়া বাতি জ্বালায় এরা আপনাদের নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করে কিনা? এদের ইমান আর কি পরিমাণ থাকে? এই কারণে আমাদের ইমান রক্ষার স্বার্থেই চারটা কথা পরিষ্কার ভাবে বুঝতে হবে। এক নম্বর, শিরিক কাকে বলে? দুই নম্বর, শিরিকের ভয়াবহ পরিণতিটা কি? তিন নম্বর, বিদাত কাকে বলে? চার নম্বর, বিদাতের ভয়াবহ পরিণতিটা কি? কটা কথা পরিষ্কার ভাবে বোঝা দরকার। এক নম্বর, শিরিক কাকে বলে? কেউ বলতে পারেন শিরিক কাকে বলে? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ নবী রাসূলের মধ্যে আছে বিশ্বাস করা, ওলিয়া উলিয়াদের মধ্যে আছে বিশ্বাস করা। এই কারণেই হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুনু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবী ঈসা আলাইহিস সালামকে সম্মান করার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, সাবধান, তোমরা আমাকে সম্মান করার নামে আল্লাহর শরীকদার বানাইও না। বলুন, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর শরীকদার বানাইছিল কিনা? অপমান করতেছি দাবি করার মাধ্যমে না সম্মান করতেছি দাবি করার মাধ্যমে? যারা আল্লাহর সাথে শরীকদার বানায় অপমানের নামে বানায় না, সম্মানের নামেই বানায়। কিন্তু সম্মান, ওলিয়া উলিয়াদের একটা সুনির্দিষ্ট সম্মান আছে আল্লাহর দেওয়া, নবী রাসূলেরও আলাদা একটা সম্মান আছে আল্লাহর দেওয়া, আল্লাহর নিজস্ব একটা সম্মান আছে। কার দেওয়া? আল্লাহর সম্মান কারো দেওয়া নয়, এটা নিজস্ব আল্লাহর সম্মান। আপনারা কি মনে করেন, ওলিয়া উলিয়ার কোন সম্মান নাই? নবী রাসূলের কোন সম্মান নাই? আল্লাহর কোন সম্মান নাই? একাকা না কিছু ব্যবধান আছে? নবীর সম্মানে আর ওলির সম্মানে কি সমান? আল্লাহর সম্মানে আর নবীর সম্মানে কি সমান? এই কথাগুলি পরিষ্কার ভাবে আপনারা না জানার কারণে, না বুঝার কারণে এই যত সব কবর পূজারী, মাজার পূজারী, পূজারী বীর পূজারী, পণ্ড বেদাতিরা নবীকে সম্মান দেওয়ার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে দেয়, ওলিয়া উলিয়াদেরকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে দেয়। এই জন্য ওলির সম্মান নবীর সম্মান থেকে আলাদা, নবীর সম্মান আল্লাহর সম্মান থেকে আলাদা, আল্লাহর সম্মান জগতের সম্মান থেকে আলাদা, আলাদা আলাদা ভাবে বুঝতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে জগতের কোন একজন ওলির মর্যাদা যে কোন নবীর সমান হতে পারে না, কোন ওলির মর্যাদা কোন নবীর সমান হতে পারে না, কোন নবীর মর্যাদা আল্লাহর সমান হতে পারে না। সাধারণ মুমিন মুসলমানের উদ্দে হলো ওলিয়া উলিয়াদের সম্মান, ওলিয়া উলিয়াদের উদ্দে হলো নবী রাসূলগণের সম্মান, সমস্ত নবী রাসূলগণের উদ্দে হলো আল্লাহর মর্যাদা। আমার কথা বুঝে থাকলে বলুন, সকলে সকলের মর্যাদা সমান সমান ভাবে বেদান আছে? আল্লাহর মর্যাদা কি? আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেই গুণগুলি জগতের আর কারো মধ্যে নাই, এটা হইল আল্লাহর মর্যাদা। আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেই গুণগুলি আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এটা হলো আল্লাহর মর্যাদা। এই মর্যাদা কোন নবী রাসূলেরও নাই। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই ক্ষমতা কোন নবী রাসূলেরও আছে না? জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই ক্ষমতা কি কোন নবী রাসূলেরও আছে না? চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মর্যাদা কি কোন নবী রাসূলের আছে না? মানব দানব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মর্যাদা কি কোন নবী রাসূলের আছে না? জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মর্যাদা কি কোন নবী রাসূলেরও আছে না? সুতরাং কেউ যদি নবীর মর্যাদা দেওয়ার নামে বলে আল্লাহ বানাইছেন একটা আসমান, নবী বানাইছেন আর একটা আসমান। আল্লাহ বানাইছেন একটা মানুষ, নবী বানাইছেন আর একটা মানুষ। আল্লাহ বানাইছেন একটা জান্নাত, নবী বানাইছেন আর একটা জান্নাত। তাইলে সে নিঃসন্দেহে নবীকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করল। আমার কথা বুঝে থাকলে বলুন, নবীকে অবশ্যই আমরা সম্মান করবো। আল্লাহ সমান মানাইয়া না পার্থক্য রাখে, পার্থক্য রাখে। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ ছাড়া কোন নবী রসুল চন্দ্র সৃষ্টি করতে পারেন না, সূর্য সৃষ্টি করতে পারেন না, আসমান সৃষ্টি করতে পারেন না, জমিন সৃষ্টি করতে পারেন না, মানব দানব কিছুই সৃষ্টি করতে পারেন না। সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহ। তাহলে নবী রসুলের মর্যাদা কি? নবী রসুলের মর্যাদা হলো সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ, তাকে নিষ্পাপ। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহও করেন না। এটা আল্লাহর মর্যাদা না নবীর মর্যাদা? যে আল্লাহর মর্যাদাও বোঝে না, নবীর মর্যাদাও বোঝে না। এক গাইয়ের বাসন নিয়ে আর এক গাইয়ে লাগে। বলুন নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না ব্যবধান আছে? নিষ্পাপ হওয়া আজীবন, নিষ্পাপ হওয়া কার মর্যাদা? নবী রসুলের মর্যাদা। এটা কোন ওলিয়া উলিয়ার মর্যাদা নয়, আজীবন নিষ্পাপ থাকা। নবী রসুলগণের যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে একটা হলো সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ। দুই নম্বর মর্যাদা হাদিস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। সমস্ত নবী রসুলগণের আরেকটা আলাদা মর্যাদা, তাদেরকে দাফন করা মাত্রই জীবিত হয়ে যান। সমস্ত নবী রসুলগণকে দাফন করা মাত্রই জীবিত হয়ে যান। এটা নবীগণের আরেকটা আলাদা মর্যাদা। নবীগণের আরেকটা আলাদা মর্যাদা হলো, আল্লাহ রসুল বলেন, ফি কুবুরিহিম ইউসাল্লুন, জীবিত হয়ে তারা যার যার রওজা শরীফের ভিতরে নামাজে লিপ্ত থাকে। নবী রসুলগণ জীবিত হয়ে যান, এটা তাদের আলাদা মর্যাদা। রওজা শরীফের ভিতরে নামাজে লিপ্ত থাকেন, এটা নবী রসুলগণের আলাদা মর্যাদা। আল্লাহর মর্যাদার মত না, আল্লাহও জীবিত হয়ে যান না, জীবিত আছে, আল্লাহও নামাজ পড়েন, কারে চিন্তা করেন? কাজেই নমাজে লিপ্ত থাকা, এটা রওজা শরীফের ভিতরে নমাজে লিপ্ত থাকা, এটা একমাত্র নবী রাসূলগণের শান, আল্লাহর শান না, ওলিয়া উলিয়ার শান। তাহলে আল্লাহর মর্যাদা আলাদা বুঝতে পারলাম, নবীর মর্যাদা আলাদা বুঝতে পারলাম। আমাদের নবীর মর্যাদা অন্য সমস্ত নবীর মর্যাদার থেকে আরো আলাদা। আমাদের নবীর মর্যাদা অন্য সমস্ত নবীর মর্যাদার থেকে আরো আলাদা। আমাদের নবীর যত আরো আলাদা মর্যাদা আছে এর মধ্যে একটা মর্যাদা হলো, সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের তিন ভাগের এক ভাগ জান্নাতি অন্যান্য সকল নবী উম্মত, আর তিন ভাগের দুই ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, এই যে আমার আলাদা মর্যাদা, এই মর্যাদা আর কোন নবীর নাই। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তাযাব্বাজুল হুদুদাল উলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা ওই সমস্ত বংশের মেয়ে লোকদেরকে তালাশ করে বিয়ে করো যাদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয়, কারণ আমার উম্মতের সন্তান বেশি হইলে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, আর এটা হবে হাশরের মাঠে সমস্ত নবীগণের উপর আমার আলাদা মর্যাদা। যে সমস্ত নবীগণ মিলেও এই পরিমাণ উম্মত পাইছেন না, আমি একা যে পরিমাণ উম্মত পাইছি। বলুন এই মর্যাদা সমস্ত নবীগণের না শুধু আমাদের নবী? তাইলে আল্লাহর মর্যাদা আলাদা, আমাদের নবীর মর্যাদা আলাদা, অন্যান্য নবীর মর্যাদা আলাদা, ওলিয়াউলিয়াগণের মর্যাদা আলাদা। ওলিয়াউলিয়াগণের মর্যাদা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযাদতুহু বিল হারব। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করেছেন, আমার ওলি যারা এদের বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। যুদ্ধের ময়দানে শত্রুর উপর হামলা করে তাকে হত্যা করা হয়, তার সবচেয়ে বেশি প্রিয় বস্তুটা হলো তার প্রাণ। যুদ্ধের ময়দানে শত্রুর প্রাণ হরণ করে নেওয়া হয়, তাহলে বোঝা গেল যুদ্ধের মধ্যে কোন জিনিসটা ধ্বংস করে নেওয়া হয়, সবচেয়ে প্রিয় জিনিসটা, সবচেয়ে মূল্যবান জিনিসটা যুদ্ধের ময়দানে শত্রুদের ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ আল্লাহর ওলিদের দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোন জিনিসটা ধ্বংস করে দেন, তাদের ইমান ধ্বংস করে দেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে এরা বেঈমান হয়ে মারা যায়। এটা কার মর্যাদা? ওলিয়া উলিয়াগণের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ওলিয়া উলিয়াগণের মর্যাদা বর্ণনা করে পরিষ্কার ভাষায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভালো রকম জেনে রেখো, আল্লাহর ওলিগণের মর্যাদা, বিশেষ মর্যাদা দুইটা, একটা হইল ভবিষ্যতের কোনো ভয় নাই, আর একটা হইল অতীতের কোনো চিন্তা নাই। ওলিগণের অতীতে দুনিয়ার যত বড় ক্ষয়ক্ষতি হোক, এটার জন্য তারা কোনো রকমও পেরেশান হন না। ওলিগণের ভবিষ্যতে যত রকমের বিপদ আপদ আসুক, এরা কোনো সময় এর জন্য বিচলিত হন না। এই মর্যাদা, অন্তরের এই প্রশান্তি আল্লাহ ওলিয়া উলিয়াগণকে দান করেন, সাধারণ মুমিন মুসলমানকেও দান করেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ওলিগণের আলাদা মর্যাদা আছে না নবীগণের সমান? নবীগণের আলাদা মর্যাদা আছে না আমাদের নবীর সমান? আমাদের নবীর আলাদা মর্যাদা আছে না আল্লাহর সমান? তাই তোমার একাকার করার একমাত্র নিকটটা তোমাকে কে বলেছে? কত একমাত্র কেন? সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা রে ওলির সমান বানাও কেন? ওলির মর্যাদাকে নবীর সমান বানাও কেন? অন্য নবীর মর্যাদাকে আমাদের নবীর সমান বানাও কেন? আমাদের নবীর মর্যাদাকে আল্লাহর সমান বানাও কেন? একমাত্র শিরিকবাদী শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এ পর্যন্ত আমরা দুইটা কথা বোঝার চেষ্টা করেছি, শিরিক কাকে বলে এবং তার ভয়াবহ পরিণতি কি। আল্লাহর সমান গুণে আর কাউকে গুণান্বিত করার নাম শিরিক। সৃষ্টি করা একমাত্র আল্লাহর গুণ, সন্তান দান করার মালিক হওয়া একমাত্র আল্লাহর গুণ। কি বলেন আপনারা? এইগুলি পীরের মধ্যে আছে মনে করা শিরিক, এইগুলি ওলির মধ্যে আছে মনে করা শিরিক, এইগুলি নবীর মধ্যে আছে মনে করা শিরিক। শিরিকের ভয়াবহ পরিণতি, শিরিকবাদীদের কপালে দুই জিনিস চিরতরে হারাও। শিরিকবাদীদের কপালে দুই জিনিস চিরতরে হারাম। এক নম্বর আল্লাহর জান্নাত শিরিকবাদীদের জন্য চিরতরে হারাম, দুই নম্বর নবীর শাফাত শিরিকবাদীদের জন্য চিরতরে হারাম। মনে থাকবে, শিরিক শিরিক শিরিকের ভয়াবহ পরিণতি কি, এদের জন্য দুইটা জিনিস চিরতরে হারাম, আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাত চিরতরে হারাম। সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে দিবেন জান্নাতে আর আমার বাবা চলবে জাহান্নামের আগুনে, এটা কেমনে হয়? বলেন তো বাবার জন্য এতটুকু দরদ কি অন্তরের ছেলের অন্তরে আসে না? আমাকে দিবেন জান্নাতে আর আমার বাবাকে দিবেন জ্বালাইবেন জাহান্নামের আগুনে, আমি সহ্য করবো কেন? আল্লাহ বলবেন, এই ইব্রাহিম আপনি তো আমার নীতি ভুলে গেছেন। কি নীতি? কোন মুশরিককে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার সুপারিশ সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। কোন মুশরিককে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার সুপারিশ সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। একজন নবীর অধিকার নাই, আমার বাবা মুশরিক জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন, আমার ছেলে মুশরিক জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন, আমার চাচা মুশরিক জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন। ইব্রাহিম নবী সেই অধিকার পাবেন না হাশরের মাঠে বলার, আমার মুশরিক বাবাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন। নূহ নবী হাশরের মাঠে অধিকার পাবেন না এই কথা বলার, আমার মুশরিক ছেলেকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন, হাশরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অধিকার পাবেন না এই কথা বলার, আমার বাবা আবু লাহাবকে চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন। আমাদের নবীর চাচা মুশরিক, আমাদের নবীর কয়েক চাচা আছে মুশরিক, এর মধ্যে সবচেয়ে বড় মুশরিক চাচা হইল আবু লাহাব। আমাদের নবীর চাচা মুশরিক আবু লাহাব কে? আবু লাহাব। আমাদের নবীর মুশরিক চাচাকে কতদিন জাহান্নামে থাকবে? নাজাত দেওয়ার জন্য সুপারিশের অধিকার পাবে না। কোন নবীর বাবা চিরকাল জাহান্নামে থাকবে? নাজাতের জন্য সুপারিশের অধিকার পাবে না। কোন নবীর ছেলে চিরকাল জাহান্নামে থাকবে? নাজাতের জন্য সুপারিশের অধিকার পাবেন? সুতরাং পরিষ্কার হয়ে গেল, মুশরিকের জন্য দুই জিনিস হারাম, একটা আল্লাহর জান্নাত হারাম, আর একটা নবীগণের শাফাত হারাম। এখন আর বাকি দুইটা জিনিস বোঝার চেষ্টা করি। একটা হলো বিদাত কাকে বলে আর বিদাতের ভয়াবহ পরিণতি। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদাতুন ওয়া বিদাতিন ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা, ধর্মের কাজ, সওয়াবের কাজ নবীর তরিকা মতে করো, মনগড়া মতে করবে না। সাবধান, ধর্মের কাজ মনগড়া মতে করবো না নবীর তরিকা মতে করবো? ধর্মের কাজ নবীর তরিকা মতে করার নাম সুন্নত, মনগড়া মতে করার নাম বেদাত। ভালো রকম স্মরণ রাখুন, বেদাত কাকে বলে? সওয়াবের কাজ, ধর্মের কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ নবীর তরিকা মতে করার নাম সুন্নত, মনগড়া মতে করার নাম বেদাত। সওয়াবের কাজ মনগড়া মতে করার নাম বেদাত। সহজ একটা উদাহরণ দিয়ে শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাযিল হয়। কার উপরে? যে পড়বে জান্নামে দুরূদ পড়লো তার উপরে, না যে পড়লো তার উপরে? হ্যাঁ, রাসূল বলেন, যে আমার প্রতি একবার দুরূদ শরীফ করবে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, তার 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। বুঝে থাকতে বলুন তো, নবীর প্রতি দুরূদ শরীফ করার ফজিলত আছে কিন্তু, সাধারণ ফজিলত না বিরাট ফজিলত? এই ফজিলতের ওয়াজ শুনে গিয়ে আপনারা এশার নামাজের নিয়ত বাঁধার পরই সুবহানাক পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়িয়া দিলে রহমত নাযিল হইব কতবার, গুনাহ মাফ হইব কটা, দরজা বাড়ব কটা? তাহলে নবীর হাদিস গেল কোথায়? নবী তো হাদিসে বলেছেন, আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়লে তার প্রতি আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। তাইলে আমি নামাজের নিয়ত করে সুবহানাক পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়লে আমার প্রতি 10 বার রহমত নাযিল হবে না কেন? এটা তোমার মন গড়া তরিকার দুরুদ, এটা নবীর তরিকার দুরুদ নয়, তোমার দুরুদ পড়া বেদাত। নামাজের শেষে দুরুদ পড়া সুন্নত, নামাজের শুরুতে পড়লে হবে বেদাত। কথা বুঝলেন কিনা? নামাজের শেষে দুরুদ পড়া সুন্নত, নামাজের শুরুতে পড়া বেদাত। ঠিক তেমনি ভাবে আজান শেষ করে দুরুদ পড়া সুন্নত, আজান শুরু করার আগে দুরুদ পড়া বেদাত। বেদাতিরার সবচেয়ে বড় বড় দলিল হইল, এত বড় সওয়াবের কাজ করলাম দোষ কি? এত বড় সওয়াবের কাজ করলাম দোষ কি? দুরূদ পড়া এত বড় সওয়াবের কাজ, আজানের শুরুতে পড়লাম দোষ কি? আমি জবাব দেব পরে, দুরূদ পড়া এত বড় সওয়াবের কাজ, নামাজের শুরুতে পড়লে দোষ কি? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। যেমন ভাবে নামাজের শুরুতে মন গড়া দুরূদ পড়লে সওয়াব নয় বেদাত, তেমনি ভাবে আজানের আগে মন গড়া দুরূদ পড়লে সওয়াব নয় বেদাত। বুঝে থাকতে বলুন, বেদাত কি গুনার কাজের নাম? না। সুদ খাওয়ার নাম বেদাত? না। ঘুষ খাওয়ার নাম বেদাত? না। মদ খাওয়ার নাম বেদাত? না। গাঞ্জা খাওয়ার নাম বেদাত? না। মন গড়া ভাবে হাল বাবার নাম বেদাত, মন গড়া ভাবে দান লাগানির দানের চারা লাগানির নাম বেদাত, মন গড়া ভাবে দান কাটার নাম বেদাত, না মন গড়া ভাবে সোয়াবের কাজ করলে বেদাত। আপনারা আমার বয়সের যে রাস্তায় বলুন, আপনাদের ছোট বয়সে কি দেখছেন, লাইন কিনে দানের সারা লাগাইছো না এলো মেলো লাগাইছো? এখন যে লাইন কিনে লাগাই সংসারের কাজ নয়, দুরুদ শরীফ ধর্মের কাজ। এটা নমাজের শেষে পড়া সুন্নত, আজান শেষ করার পরে পড়া সুন্নত, নমাজের শুরুতে পড়া বেদাত, আজানের আগে পড়া বেদাত। বুঝে থাকতে বলুন, সংসারের কাজ বেদাত হয় না ধর্মের কাজ বেদাত হয়? ধর্মের কাজ বেদাত হবে কেন? মন মন করার কারণে। কিসের কারণে? মন করার কারণে। তাহলে বেদাতি নিজেরা প্রমাণ করবে কেমনে? প্রমাণ করে মন করা একটা যুক্তি দিয়া। কল্লাম তুষ্কি, এত বড় সোয়াবের কাজ দুরুদ শরীফ পড়া নমাজের আগে, বললাম তুষ্কি। এই তুষ্কি একটা প্রশ্ন, আপনাদের জবাব, আর কোন দোষ নাই, একটাই দোষ বেদাত। যখন কইব দোষ কি, আপনারা কইবেন দোষ একটাই বেদাত। তারার দলিল হইল দুই শব্দ, দোষ কি, আপনারা জবাব হইল এক শব্দ বেদাত। তারার দলিল হইল দুই শব্দ, দোষ কি, আপনাদের জবাব হইল এক শব্দ বেদাত। দোষ কি বেদাত, দোষ কি বেদাত। পাঁচ বেলার নমাজের আগে আজান দেওয়া সুন্নত কিনা, একামত দেওয়া সুন্নত কিনা, জানাজার নামাজে আজান দিলে দোষ কি, জানাজার নামাজের আগে একামত করলে দোষ কি, ঈদের নামাজ আজান দিলে দোষ কি, ঈদের নামাজ একামত দিলে দোষ কি, এইরকম মাদার বাতি জ্বালাইলে দোষ কি, আল্লাহ রে সেজদা দিতে পারি, ওলি রে সেজদা দিলে দোষ কি? গেল বেদাত কাকে বলে? বুঝলেন বেদাত কাকে বলে? ধর্মের কাজ মন গড়া করার নাম বেদাতের ভয়াবহ পরিণতি। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাসূল বলেন বেদাতের ভয়াবহ পরিণতি দুইটা, সিদিকের ভয়াবহ পরিণতি ঘটা আছে। এক নম্বর জান্নাত হারাম, দুই নম্বর নবীর শাফাত হারাম। বেদাতের ভয়াবহ পরিণতি দুইটা, এক নম্বর জান্নাতের পথ হারাবে, বেদাতীরা জান্নাতের পথ হারাবে, দুই নম্বর জাহান্নামে যেতেই হবে। বেদাতের ভয়াবহ পরিণতি ঘটা, এক নম্বর জান্নাতের পথ হারাবে, দুই নম্বর জাহান্নামে যেতেই হবে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানে কয়, ওই যে আল্লাহর কাছে ঘোষণা দিয়েছিলাম, মানুষে গুনার কাজে লিপ্ত করাইব, গুনার কুমন্ত্রণা দিব, আমার কুমন্ত্রণা পাইয়া যে সমস্ত বান্দা গুনায় লিপ্ত হবে, এরারে গুনা করাইয়া আমি এদের কোমর ভেঙে দিয়েছি। শয়তানে মানুষে গুনায় লিপ্ত করাইতে পারলে শয়তানে কয়, আমি এরারে গুনায় লিপ্ত করাইয়া কোমর ভেঙে দিয়েছি, কিন্তু একদল গুনাগারে আমি শয়তানের কোমর পাইয়া দিয়েছি, একদল গুনাগারে আমি শয়তানের কোমর ভেঙে দিয়েছি। বলে কোন গুনাগারে? আমার কোমরটা ভেঙে দিছে। শোনেন, আমার কোমর ভেঙে দেয়, কোমর ভাঙা কেমনে? সারা জীবন মেহনত করে জাহান্নামি বানাইছিলাম, একদিন তওবা করে জান্নাতি হইয়া যায়। সারা জীবনের মেহনত আমার জলে যায়, এই কারণে শয়তান ন্যায় কয় এরা আমার কোমর ভেঙে দিছে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখান থেকে শয়তান একটা বুদ্ধি বের করছে, তোমরা কোমর ভেঙে দিমু আমার কোমর ভাঙার ফাঁক রাখতাম না, বলে কেমনে? বলে বেদাত করাইব, সব মানে কইরা তুমি গুনাহ করবা, তওবা করার কল্পনাও করতে পারবা না জীবনে কোনোদিন। সুরে সুরি করে গুনাহ মানে করিয়া তওবা করার আশা আছে, ডাকাতে ডাকাতি করে গুনাহ করিয়া গুনাহ মানে করিয়া তওবা করার আশা আছে, সুদ করে সুদ খায় গুনাহ মানে করিয়া তওবা করার আশা আছে, কুশ করে কুশ খায় গুনাহ মানে করিয়া তওবা করার আশা আছে, জিনা করে জিনা করে গুনাহ মানে করিয়া তওবা করার আশা আছে। জানাজার আগে দিদি আজান দে গুনাহ মানে করিয়া দিবি, আজানের আগে যদি জুরুস পরে গুনাহ মানে খুঁজে করবো, বারোই রবি যদি ঈদে মিলাদুন নবী করে গুনাহ মানে খুঁজে করবো, সব মানে খুঁজা তোমার কল্পনাও করবে না কোনোদিন। তোমার কোমর ভাঙিয়ে দিলাম, আমার কোমর ভাঙার পথ বন্ধ করে দিলাম, শয়তানের এই অপকৌশলের নাম বেদাত, শয়তানের এই অপকৌশলের নাম বেদাত। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, নামাজের শুরুতে দুরুদ পড়লে দুরুদ হবে বেদাত? দুরুদ হবে কি বেদাত? হইল দুরুদ শরীফ পড়া বেদাত, কি বেদাত? কেন? জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত, জানাজার নামাজে সেজদা করলে সেজদা বেদাত, ঈদের নামাজে আজান দিলে আজান বেদাত, ঈদের নামাজে একামত দিলে একামত বেদাত। বলেন কোন জিনিস বেদাত হয়? সওয়াবের কাজ বেদাত হয় কখন? মঙ্গরা ভাবে করে যখন। পরিষ্কার হইলো সাইদ কথা? বেদাত কাকে বলে? ধর্মের কাজ মন গড়া করলে এখানে বেদাত কয়। বেদাতের ভয়াবহ পরিণতি দুইটা, একটা জান্নাতের পথ হারাইবে আর একটা জাহান্নামে যেতেই হবে। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, বেদাতীদের তওবা নসিব হয় না, বেদাতীদের তওবা নসিব হয় না। আর কেউ আছে বেদাত করে তো করে, ওই আবার জিদ করে, বেদাতের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে বদনাম রটায়, এদের পরিণতি আরো ভয়াবহ, এদের পরিণতি এমন ভয়াবহ, এদের যখন সংক্রান্ত শুরু হয়, এদের আজরাইল যখন সামনে আইসে বসে যান কবজ করার জন্য, তখন এদের আমল নামা দেখায়, দেখে আমল নামা রয়েছে যত সোয়াবের কাজ করছিল সব মিটাই, আমল নামায় কি দেখে যত সোয়াবের কাজ করছিল সব বলি কারণে মিটানো বলে বলতে পারেন আপনারা, সুন্নত মতে করছে না, বিদাত মন গরম মতে করছে, এই জন্য সব একটাও তার আমল নামাজ নাই সব বরবাদ। ঠিক এই মুহূর্তে ইবলিসে আইয়া কয়, এখন তো বুঝছ বলে কি তা বলে মূল পথে যে আসলে বলে বুঝছিত বলে তো যাই না রাখ, তোর যেভাবে নমাজের শুরুতে দুরুদ ফরা ভুল আছি, তোর যেভাবে আজানের আগে দুরুদ ফরা ভুল আছি, তোর যেভাবে নমাজের শুরুতে দুরুদ ফরা ভুল আছি, তোর যেভাবে জানাজার সালাম ফিরে মুনাজাত করা ভুল আছি, ঠিক তেমনি ভাবে তোর কলেমার বিশ্বাসটাও ভুল আছি। তখন হেমন করবটি কিন্তু আমার দুরুদ আছিল ভুল, আমার নমাজ আছিল ভুল, আমার আজান আছিল ভুল, আমার একামত আছিল ভুল, তো কলেমাও ভুল হই তুই বারে, ওই ওই তুই ওই শয়তানে করবো তোর কলেমাও ভুল আছি, তখন কি করতে হবে? ওই তুই ক এই কলিমা আর মানি না, যদি বাঁচতে চাস তখন এই কলিমা আর মানি না কইয়া মরণ হয়। এটা হলো চরম বেদাতীদের চূড়ান্ত ভয়াবহ পরিণতি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ভয়াবহ শিরিক থেকে, এই ভয়াবহ বিদাত থেকে ঈমান এবং আমল রক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।